বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب الحيث إلا في رضا ربي السماء عرفت الله ربي حلوة حلوة حلوة حياتي عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে উত্তম বদলা দিয়ে থাকেন আর অসৎদের জন্য আল্লাহ পাক তার আজাব শাস্তি তৈরি করে রেখেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি সৎ লোকদের ইমাম। আজকে আমাদের তাফসীর হবে সূরা আম্বিয়ার শেষ অংশের। মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 101 এ, ওই সব নেক লোকদের কথা যাদের সম্পর্কে আল্লাহ পাকের ফয়সালা যে তারা জাহান্নাম থেকে সুরক্ষিত থাকবে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নিশ্চয় ওই সব লোকেরা যাদের জন্য আমার ভালো সিদ্ধান্ত। আল হুসনার একটি তাফসীর হচ্ছে জান্নাত, জান্নাতের ফয়সালা আগেই হয়ে গেছে যে তারা সৎকর্মশীল, সুতরাং আল্লাহর রহমতে আর তাদের আমলের মাধ্যমে আল্লাহর রহমতের তারা অধিকারী হবে, তারা জান্নাতি হবে। উলাইক আনহা মুবাদুন, তারা এই জাহান্নাম থেকে দূরে থাকবে। তাদের যদি কেউ পুজো করেও থাকে, তাদের কবরকে কেউ যদি সেজদাও করে থাকে, কিন্তু তারা যেহেতু এই বাতিলের শিক্ষা দেয়নি, সুতরাং তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পাক দূরে রাখবেন। লা ইয়াসমাউনা হাসিসাহা, তারা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনবে না। ওহুম ফি মাসতাহাত আনফুসুহুম খালিদুন, আর তাদের মন যা চাইবে তাতেই তারা চিরকাল অবস্থান করবে জান্নাতে, জান্নাতের নিয়ামত ভোগ করবে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, তাদেরকে মহাত্রাস কখনো চিন্তিত করবে না। কিয়ামতের দিনে যখন মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত, তখন তাদের কোনো রকমের ভয় ভীতি থাকবে না, বরং তারা নিরাপদ থাকবে। ওয়াতাতালাক্কাহুমুল মালায়েকা, তাদের অভ্যর্থনা জানাবে ফেরেশতারা এই বলে, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জান্নাত জাহান্নামের ফয়সালা না হয়েছে, নেক লোকেরাও ভয়ে ভীত থাকবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য আম্বিয়া রসুলগণ সাফাতের সাহস করবেন না, সবাই অস্বীকার করবেন শেষখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকল মানুষ এসে দরখাস্ত করবে যে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, সাফাত করুন, যাতে তাড়াতাড়ি আমাদের একটা ফয়সালা আল্লাহ পাক করেন। এই বৃহৎ সাফাত, সাফাত উজমা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, যা তিনি করবেন। আল্লাহ পাক বলছেন যে সেই দিন ফেরেশতারা বলবে, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এই তোমাদের সেই খুশির দিন যেই দিনের তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছিল। ইয়াউমা নাতুইস সামা কাতাইয়িস সিজিল্লে লিল কুতুব, স্মরণ করো সেই কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন ইরশাদ করেছেন যে নাতুইস সামা, আমি আকাশকে ভাঁজ করে দেব, গুটিয়ে দেব। কাতাইয়িস সিজিল্লে লিল কুতুব, কিতাব পত্রকে যেমন গুটিয়ে রাখা হয়, কামা বাদান আউয়ালা খালকি নঈদ, এরপরে আমি পুনরায় তোমাদেরকে সৃষ্টি করব যেমন প্রথমবার সৃষ্টি করেছি। ওইভাবে প্রথমবার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নগ্ন অবস্থায়, পায়ে জুতো স্যান্ডেল ছিল না, খাতনাবিহীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গোরলা, কিয়ামতের দিনে মানুষকে একত্রিত করা হবে এই হাশরের মাঠে, হুফাতান উরাতান, খালি পায়, বস্ত্রহীন, গোরলান আর খাতনাবিহীন। তারপরে এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছিলেন, কামা বাদা আনা আউয়াল খালকি নঈদ, যেইভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম সেই রকমই আমি পুনরায় সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, আমার এই প্রতিশ্রুতি রয়েছে, ইন্না কুন্না ফাইলি, নিশ্চয় আমি তা করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপরে যে পৃথিবীর আসল মালিক কারা, যদি তারা এই শর্ত পূরণ করে দেখিয়ে দেই। ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরে মিন বাদি যিকর, আর নিশ্চয় আমি যাবুরে উপদেশের পরে আমি লিখে দিয়েছিলাম, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে এই পৃথিবীর ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, মালিক হবে আমার সৎকর্মশীল বান্দারা। এই পৃথিবীর অধিপতি মালিক হবে, নেতৃত্ব দেবে নেক লোকেরা, সৎ লোকেরা। আল্লাহ পাক এ কথা জাবুরে লিখেছেন। জাবুর বলতে হতে পারে দাউদ আলাইহিসসালামের কিতাব যা আল্লাহ তার উপর নাজিল করেছিলেন, আবার জাবুর মানে যে কোনো গ্রন্থ লিখনীকে বলা হয়। যেমন আল্লাহ পাক বলেছেন বিল বাইয়েনাতি জাবুর, জাবুরের বহুবচন জাবুর বলেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন উপদেশের সাথে সাথে এই কথাও লিখে দিয়েছেন প্রত্যেক যুগের আসমানি গ্রন্থে, যে এই পৃথিবীর উত্তরাধিকারী হবে, মালিক হবে সৎকর্মশীল লোকেরা। ইন্না ফি হাযা লা বালাগান লিকাউমিন আবেদিন, নিশ্চয় এই কিতাবে কোরআনে কারিমে সম্বল রয়েছে, পাথেয় রয়েছে, লিকাউমিন আবেদিন, ইবাদতকারী লোকেদের জন্য, যারা আল্লাহ পাকের অনুগত ইবাদত বন্দিগিকে স্বীকার করে তাদের জন্য এতে তাদের আহার রয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, তোমাকে আমি পাঠিয়েছি একমাত্র বিশ্ব জাহানের করুণা স্বরূপ, রহমত স্বরূপ। আল্লাহ পাক এ কথা বলেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলিমদের জন্য শুধু রহমত করে পাঠিয়েছেন, এ কথা আল্লাহ বলেননি যে আল্লাহ মানব জাতির জন্য রহমত করে পাঠিয়েছেন, বরং লিল আলামিন, বিশ্বজগতে যত আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মুসলিমের জন্য রহমত করুণা, তেমনই প্রত্যেক মানুষের জন্য, যারা অবাধ্য তাদের জন্য তিনি রহমত স্বরূপ এসে, যদিও তারা এই রহমতকে সাদরে গ্রহণ না করে হতভাগা হয়েছে। এইরকমই আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি, পশু পাখি, জমিনে যা কিছু আছে, সব কিছুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হচ্ছে রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সত্য দিন নিয়ে এসেছেন তা যদি এই পৃথিবীতে বাস্তবায়িত করা হয়, তাহলে পৃথিবীতে আল্লাহ পাকের দয়া নেমে আসবে, তাতে থেকে উপকৃত হবে গাছপালা, এই ভূমি, এখানকার প্রত্যেকটি কীট পতঙ্গ, পশু পাখি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজাহানের সমস্ত কিছুর আর সকলের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন রহমত দয়া বানিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পশু উট এসে অভিযোগ করছে মালিক সম্পর্কে, এক কান্না করছে উট। রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে এই উটের মালিককে, সহিহ হাদিসে রয়েছে, এক যুবক বলল যে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটের মালিক। রাসূলুল্লাহ বললেন যে ইন্না হাযা শাকা আলাইয়া, এই উট আমার কাছে এসে কমপ্লেন করছে তোমার বিরুদ্ধে, যে আন্নাকা তুজিউহু, তুমি তাকে ক্ষুধার্ত রাখছো আর সাদ্যের বেশি তার দ্বারা কাজ নিচ্ছ, মারধর করছো, সাবধান, তুমি জবাবদেহি করতে হবে, এই কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন একটা পাখিকে, যে সেই পাখি তার বাচ্চা কেউ ধরে নিয়েছে, তখন পাখিটা চিৎকার করছে। রাসূলুল্লাহ বলেন মান ফাজা হাজা বিওয়ালাদিহা, একে কে এইরকম অবস্থায় ফেলে দিয়েছে, কে এর বাচ্চাকে ধরে নিয়ে গেছে, রুদ্দুহা ইলাইয়া, তার বাচ্চা ফিরিয়ে দাও। রহমতুল্লিল আলমিন, বিশ্ব জাহানের জন্য রহমত, এর বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নামা আনা রহমাতুন মুহদা, একটি হাদিসে রয়েছে যে নিশ্চয় আমি হচ্ছি এমন রহমত যা তোমাদেরকে উপঢৌকন হিসাবে আল্লাহ পেশ করেছেন, আল্লাহর তোহফা। মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন, কুল হে নবী, বলে দাও, ইন্নামা ইউহা ইলাইয়া, নিশ্চয় আমার কাছে ওহী করা হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একমাত্র এক ইলাহ, এক মাবুদ। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি তা মানবে? ফাইন তাওয়াল্লাহ, তারা যদি ফিরে যায়, ফাকুল, বলে দাও, আযানতুকুম আলা সাওয়া, তোমরাকে ভালো করে জানিয়ে দিচ্ছি, যথাযথভাবে জানিয়ে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, ওয়াইন আদরি, আর আমি জানি না, আকরিবুন আম বাইদ, সেটা এই বিচার দিবস যেখানে জবাবদেহি করে সেটা কাছে আছে না দূরে আছে, মাতু আদুন, যার তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কৌল, সে আল্লাহ নিশ্চয়ই যা প্রকাশ করা হয় কথা, উচ্চ স্বরে বলা হয় তাও আল্লাহ পাক জানেন। ওয়ায়ালাও মা তাক্তুমুন, আর যা কিছু তোমরা লুকিয়ে রাখো, গোপন করো, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়াইন আদরি, আর আমি এটাও জানি না, লা আল্লাহু ফিতনাতুন লাকুম, যে এই পৃথিবীতে আল্লাহ পাক যা তোমাদেরকে দিয়েছেন তা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ, পরীক্ষা স্বরূপ, যে এর সদ্ব্যবহার করলে না করলেন না, এর মাধ্যমে এগুলিকে ভোগ করে এগুলির সৃষ্টিকর্তা যিনি তোমাদেরকে দান করেছেন তার সাথে তোমাদের সম্পর্ককে মজবুত করলে না করলে না, না মনে করলে যে আমার বিদ্যা বুদ্ধি দিয়ে সব পেয়েছি, ও মাতাউন এলাহীন, এবং এক নির্দিষ্ট সময়ের জন্য এগুলি ক্ষণিকের ভোগের সামগ্রী, আল্লাহ পাক যা কিছু পৃথিবীতে দিয়েছেন এগুলি হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী, এবং এতে রয়েছে মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মত এই জন্য সৃষ্টি করেছেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। কালা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর এই দোয়া হচ্ছে প্রত্যেক মমিনের দোয়া, রব্বে হুকুম বিল হক, হে প্রতিপালক তুমি সত্য ফয়সালা করে দাও, ও রব্বুনা রহমান, আর আমাদের প্রতিপালক দয়াবান আল্লাহ, আল মুস্তাআন, যার কাছে সাহায্য তলব করা হয়, আলামা তাসিফুন, যা তোমরা বলে থাকো মন গড়া কথা সেসব ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে, এক কথায় দিনের ব্যাপারে যদি মন গড়া কথা বলে, যেমন কাফের মুশরিকরা বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এইরকম অন্য অন্য জাতি যে বিভ্রান্ত হয়েছে আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক সম্পর্কে সঠিক আকীদার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আল্লাহ পাকই সাহায্যদাতা, যে তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সূরার তাফসীর শেষ হতে যাচ্ছে, এতে বেশ কিছু বিষয় এমন উল্লেখ করেছেন যেগুলি সংক্ষেপে বলে দিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে যায়। আর কোরআনে কারিমের তাফসীরের এত প্রশস্ত দিগন্ত রয়েছে যে বলে শেষ করা যাবে না, আর যতবার আপনি পড়বেন গভীরভাবে তত নতুন দিগন্ত যেমন আপনার সামনে ভেসে উঠবে। এতে একটি বিষয় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা জানেন না যে কখন কিয়ামত হবে, এটা হচ্ছে গায়েব অদৃশ্য। এখান থেকে স্পষ্ট হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা, সমস্ত রাসূলগণের শিরোমণি, তারপরেও তার কাছে গায়েবের চাবি ছিল না যে কোনো সময় জেনে নেব। তাকে আল্লাহপাক যতটা জানিয়েছেন ততটাই তিনি জানতেন, এটাই হচ্ছে আহলে সুন্নাত আল জামাতের আকীদা। আর যদি কেউ বলে রসুল গায়েব জানতেন তাহলে এটা হচ্ছে শিরকি আকীদা, আল্লাহর জ্ঞানে রসুলকে শরীক সাব্যস্ত করলো। আমরা তাফসীর শুরু করব সূরা হজ থেকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এই সূরা নাম হচ্ছে সূরাতুল হজ, এই সূরার নাম সূরা হজ এই জন্য যে এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা বর্ণনা করেছেন। হজের ঘোষণা আল্লাহ পাক করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। আর এই সূরা মক্কায় নাজিল হয়েছে না মদিনায় নাজিল হয়েছে এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে, একদল বলছেন যে মক্কায়, আরেক দল বলছেন মদিনায় নাজিল হয়েছে, আর একদল সমন্বয় করে বলছেন যে কিছু অংশ মক্কায় কিছু অংশ মদিনার জীবনে নাজিল হয়েছে। এই সূরায় বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। শুরু হয়েছে এই সূরা কিয়ামতের কথা দিয়ে, কিয়ামতের কথা আলোচনা করা হচ্ছে, এটা লক্ষণ হচ্ছে মক্কি সূরার। মক্কি সূরার অধিকাংশ আয়াতের সম্পর্ক আকীদা বিশ্বাসের সাথে, আল্লাহর তৌহিদের সাথে, রেসালাতের সাথে, আখিরাতের সাথে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। কুরআন করিম হেদায়াতের মূল সম্ভার, আল কুরআন করিম থেকে হেদায়াত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়াত পাবেন। যদি আল কুরআন থেকে যারা হেদায়াত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, আসুন আল কুরআন থেকে হেদায়াত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা, শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দ্বীনি বিধান বোঝা সহজ হয়ে যায়, ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ। কাল রাত 10টায় আপন সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem. That are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Sange Alap Kori. প্রতি শনিবার রাত 7:30টায় আপন সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। পড়ো এবং লেখো, আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। যে ব্যক্তি এলিম তলব করবে সে যেন আল্লাহর পথেই রয়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। প্রথম নামাজের আদেশ দাও। শিরক অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে। আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ কাল রাত 11:30টায় আপন সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাবুল আলম সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা তাফসীর শুরু করব সূরা হজ থেকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এই সূরা নাম হচ্ছে সূরাতুল হজ। এই সূরার নাম সূরা হজ এই জন্য যে এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা বর্ণনা করেছেন। হজের ঘোষণা আল্লাহ পাক করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। আর এই সূরা মক্কায় নাজেল হয়েছে না মদিনায় নাজেল হয়েছে এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। একদল বলছেন যে মক্কায়, আর একদল বলছেন মদিনায় নাজেল হয়েছে, আর একদল সমন্বয় করে বলছেন যে কিছু অংশ মক্কায় কিছু অংশ মদিনার জীবনে নাজেল হয়েছে। এই সূরায় বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। শুরু হয়েছে এই সূরা কিয়ামতের কথা দিয়ে। কিয়ামতের কথা আলোচনা করা হচ্ছে, এটা লক্ষণ হচ্ছে মক্কি সূরার। মক্কি সূরার অধিকাংশ আয়াতের সম্পর্ক আকীদা বিশ্বাসের সাথে, আল্লাহর তৌহিদ দের সাথে, রেসালাতের সাথে, আখিরাতের সাথে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। অর্থাৎ পালনকর্তার এমন কোনো কাজ করিও না যাতে অসন্তুষ্টির কারণ হয়। তাকুয়ার অর্থ হচ্ছে বেঁচে থাকা, শাব্দিক অর্থ। তাহলে বেঁচে থাকার অর্থ এতে পাওয়া যাচ্ছে, যেই ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকলো সেই ব্যক্তি আল্লাহকে ভয় করল। আর এই ক্ষেত্রেই মানুষ সাকসেসফুল হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, যার সামনে জবাবদেহি করতে হবে প্রত্যেক মানুষকে, তার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। এটা হচ্ছে আসল সৎ জীবন। পক্ষান্তরে এক শ্রেণীর লোকের আছে যারা মানে নিজের চরিত্রগত দিক থেকে ভালো মানুষ, তেমন সমাজবিরোধী কাজ করে না, অন্যায় কাজ করে না, পাপ বাহ্যিক দেখা যায় না, যেগুলিকে সমাজের লোকেরা পাপ মনে করে সবগুলিকে তার পাপ মনে করে। নামাজ ছাড়াকে তো পাপ মনে করে না, শিরক করাকে তো অনেকে পাপ মনে করে না, কিন্তু চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ ইত্যাদি এগুলিকে পাপ মুসলিম মনে করে। আর যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কোরআনে কারিমে বিশ্বাসী নয়, তারাও অনেকেই করে সমাজবিরোধী কাজগুলিকে পাপ মনে করে। পাপ থেকে বাঁচাবার একমাত্র কার্যকরী পথ হচ্ছে আল্লাহর ভয়। পক্ষান্তরে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কিছু পাপ থেকে বেঁচে থাকে, তাদের ওই স্বার্থ নেই যে স্বার্থ একজন মুমিনের রয়েছে। সে বেঁচে থাকে এই জন্য যে সে নিজের চরিত্র গঠন করতে চায়, দুনিয়ায় যেন লোকেরা ভালো বলে, আমার চরিত্রটা যেন ভালো থাকে, লোকেদের কাছে মানুষের সামনে যেন আমি লাঞ্ছিত অপদস্ত না হয়, বরং লোকের কাছে আমি শ্রদ্ধার পাত্র থাকি, আমার যেন বদনাম না হয়। এসব দুনিয়ার গরজ রয়েছে, খ্যাতি চায়, জনপ্রিয়তা চায়, এসব গরজে। অথবা আমাকে ভালো কাজ ভালো লাগে, মন্দ কাজ মন্দ লাগে, তাই আমি ভালো কাজ করি, এতটুকু ব্যাস। কিন্তু একজন মুমিন মুসলিম না, এতেই যত ক্ষান্ত না, দুনিয়াতে ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। আর তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কাছে জবাবদেহি করতে। আল্লাহ দেখছেন, আল্লাহর ফেরেশতারা মালাইকা লিখছেন, রেকর্ড হচ্ছে, এবং জবাবদেহি করতে হবে। যদি আমি ফেল করি জাহান্নামে যেতে হবে, জান্নাত হারিয়ে ফেলবো আমি। সুতরাং আমাকে সবসময় সৎ জীবন যাপন করতে হবে। এইভাবে মানুষকে মানুষের মতো তৈরি করে এই দিন ইসলামের আকীদা। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে প্রকম্পন হবে, কিয়ামতের দিন পৃথিবী কেঁপে উঠবে, এটা শাইউন আযীম, এক ভয়ানক জিনিস হবে। ইয়াউমা তারাউনাহা, সেই দিন তুমি এই কিয়ামতের দৃশ্য দেখবে বা তোমরা দেখবে। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক স্তন্যদানকারিণী নারী ওই শিশুকে ভুলে যাবে যাকে স্তন্যদান করত, নিজের ছেলে, দুই মাস চার মাসের ছেলে। আর কিয়ামতের দৃশ্য লক্ষণ দেখতে পেয়েছে, আর পৃথিবী থাকবে না, সব কিছু শেষ, সেই সময় নিজের শিশুকে ভুলে যাবে। দুনিয়াতে যতই বড় বিপদ আসুক না কেন, কখনো নিজের এমন শিশুকে, ছোট বাচ্চাকে ভুলে যায় না মা, যাকে দুধ পান করাচ্ছে, দু চার মাসের বাচ্চা, দশ দিনের বাচ্চা, কখনো ভুলে যায় না। কিন্তু কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা হবে যে ভুলে যাবে। অতাজাও কুল্লো জাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভধারণকারিণী নিজে গর্ভপাত করে দিবে, অচেতন অবস্থায় গর্ভপাত করে দিবে। যেমন দেখা যায় আজকাল বা শোনা যায় যে অনেক পুরুষ হোক অথবা মহিলা, যখন ভয় ভিতরে ঢুকে যায়, অচেতন অবস্থায় পেশাব পায়খানা হয়ে যায়। দুনিয়ার সামান্য ভয়ে যদি এরকম অবস্থা হয়, তো কিয়ামতের ভয়ঙ্কর অবস্থায় কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা দৃশ্য এখানে উল্লেখ করেছেন। ওয়াতারান নাসা সুকারা, আর মানব সকলকে দেখবে যে তারা মাতাল হয়ে গেছে। অমাহম্বে সুকারা, কিন্তু আসলে তারা প্রকৃত অর্থে মাতাল ছিল না বা মাতাল হবে না, মাতাল অবস্থায় নেই, কিন্তু মাতালের মতো হয়ে গেছে। মাতাল যেমন হুঁশ দিশে রাখে না, অচেতন অবস্থায় কথা বলে, অচেতন অবস্থায় কাজ করে, কি করছে কি বলছে তা বুঝে না, ওই রকম অবস্থা হবে। ওয়ালাকিন্না আযাব আল্লাহ শাদীদ, আসলে মাতাল হয়নি তারা, কিন্তু আল্লাহ পাকের আযাব সেই দিন বড়ই কঠিন হবে, যার ফলে অবস্থা হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেছেন, এক দল মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে না জেনে বাক বিতণ্ডা করে, তর্কে জড়িয়ে যায়, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে হোক, আর আল্লাহ পাকের তৌহিদ একত্ব সম্পর্কে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান সম্পর্কে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে হোক, বা আল্লাহর দিন সম্পর্কে হোক, না জেনে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে, এটা ভালো কাজ নয়। অনেক সময় কুফুরি কথা বলে ফেলে, যেমন আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বাংলাভাষীদের অধিকাংশই এমন ভুল পথে আছে যে তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ যে আরশে আজিমে আছেন, এ কথা আর হদিসই নেই তাদের কাছে, বিনা জানায় কোরআন সুন্না জানলো না, আর তারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে। ওয়াত্তাবিকুল্লা শয়তানি মারিদ, এবং প্রত্যেক বিতাড়িত শয়তানের অনুসরণ করে। যারা না জেনে দিন সম্পর্কে কথা বলে, ইসলাম সম্পর্কে কথা বলে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে কথা বলে, তারা বিতাড়িত শয়তানের অনুসারী। কুতিব আলী আন্নাহু মান তাওয়াল্লাহ, লিখে দেওয়া হয়েছে এই শয়তান সম্পর্কে যে আন্নাহু মান তাওয়াল্লাহু, যেই ব্যক্তি, যেই মানুষ এই শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, শয়তানের কথা শুনবে, শয়তানের প্রচনা, অশ্বাসা, কুমন্ত্রণাই, যা মনে লাগছে তাই করছে, আল্লাহর দিন রয়েছে, আল্লাহ পাকের কিতাব রয়েছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে, এসবের কোনো পরোয়া নেই। ফা আন্নাহু ইউদিল্লু, জেনে রাখো যে এই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয়। ওয়াইয়াহদিহি ইলা আযাবিস সাইর, এবং জ্বলন্ত আগুনের আযাবের দিকে রাস্তা দেখায় এই শয়তান। এখানে আমরা আপনাদেরকে অল্প সময় দেব প্রশ্ন করার জন্য, যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, যে প্রশ্ন করবেন হাত উঠাবেন, আর এমন প্রশ্ন করবেন যাতে ফায়দা রয়েছে। বলেছেন যে তোমাদের যা জানা নেই তা জিজ্ঞাসা করে জেনে নাও, তো এটা কি দিনী জ্ঞানের কথা বলা হচ্ছে? আর যদি সাধারণ জ্ঞান হয়, যেমন ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, এগুলো কি জি অমুসলিম শিক্ষকের কাছে শেখা যাবে? শেখা যাবে কিনা? আমাদের ভাই প্রশ্ন করেছেন, একটা ভালো প্রশ্ন, যে আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আজকের তাফসীরে এসেছে, আরো এক জায়গায় আয়াতটি রয়েছে, দুই জায়গায় রয়েছে, যে তোমাদের যদি জানা না থাকে তো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও। তো এই জিজ্ঞাসা কি বিষয় সম্পর্কে, ধর্মীয় বিষয়ে, দিনের বিষয়ে, নাকি দিন দুনিয়া দুটোই তাতে সামিল রয়েছে? প্রথম কথা, একজন মানুষকে প্রথম তার বুনিয়াদী শিক্ষা অর্থাৎ সত্য দিন, দিন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, এটাই প্রথম বলা হয়েছে। আর তারপরে এই আয়াতের ব্যাপকতা, অর্থের যে ব্যাপকতা রয়েছে, তাতে দুনিয়ার যেগুলি উপকারী জ্ঞান সেই সম্পর্কেও যদি জানেন না, জিজ্ঞাসা করে নেন, শিখে নেন, টেকনোলজি সম্পর্কে হোক আর অন্য কিছুই হোক, অন্য বিদ্যা হোক, মেডিকেল সায়েন্স হোক, অন্য কিছু হোক, আপনি না জানা থাকলে জিজ্ঞেস করেন। প্রশ্ন ভাইয়ের আরেকটি ছিল যে দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে তাহলে কি কোনো অমুসলিম শিক্ষকের কাছে শিক্ষা নিতে পারবো? হ্যাঁ, অমুসলিমের কাছে শিক্ষা নিতে পারবেন যদি মুসলিমদের মধ্যে ওই রকম যোগ্য শিক্ষক না থাকে, একটি কথা। দুই নম্বর কথা, যে যাতে করে দুনিয়ার শিক্ষার মাধ্যমে আপনার মগজে বিষ না ঢুকিয়ে দেয়, দিয়ে তারপরে আপনাকে বিভ্রান্ত না করে, যেমন পাশ্চাত্য সভ্যতায় এইরকম চেষ্টা করা হয়। তো এই বিষয়গুলি যাতে খেয়াল থাকে, সে দুনিয়া শেখাচ্ছে, দুনিয়ায় শুধু শেখাবে, আর এসে বলবে আরে আজকালকার যুগে তুমি ধর্মকর্ম করো, আজকালকার যুগে আবার নামাজ আর পর্দা, এসব কথা যেন না শিখা, বিভ্রান্ত না করে, তাহলে অমুসলিম শিক্ষকের কাছে শিখতে কোনো দোষ নেই। আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের সংশোধন করার তৌফিক দান করেন নিজেদের। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরাফতুল্লাহা রাব্বি আশরাকান নূরু বি কলবি মালা আল বিশরু হায়াতি মুল আযা আল্লাহু দারবি ইয়া লাসাদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই লা ইয়াতিবুল আইশু ইল্লা رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই, কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার উপর এহসান করলেন, মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন, প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে। ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে। জানুন শান্তির জন্য ইসলামের অবদান, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম। কাল রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, ধর্মতত্ত্বের কোষ্টি পাথর। সূরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর। ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা। সূরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য। এটি পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, আয়াত নম্বর 1-4। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ হুসামাদ, আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন। লামিয়ালেদ, পালামিউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই। সহি বুখারিতে উল্লেখ করা আছে 6 নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর 30 হাদিস নম্বর 533। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস পবিত্র কোরআনের 1/3 সমান। সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য 4 বৈশিষ্ট্য। প্রথম হল আহাদ, তিনি একক। দ্বিতীয় হল সামাদ, তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন। তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। আর চতুর্থ হল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছুই নাই। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন। ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর, পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।